لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو بزرگو عزیزو، اللہ رب العزت کا جو قدیم ضابطہ ہے ہر زمانے میں ہدایت کے پھیلانے کا اور امت کی تربیت اور اس کی اصلاح کا، اللہ رب العزت نے وہ ضابطہ دعوت کو قرار دیا ہے، کیونکہ یہ حقیقت ہے کہ نبی آئے دعوت آئی دین آیا، نبی گئے دعوت گئی دین گیا. ہر زمانے میں اللہ رب العزت نے دعوت کو سبب قرار دیا ہے امت میں دین کے باقی رہنے کا. اسی لیے فرمایا اللہ تعالیٰ نے قرآن میں کہ اس سے اچھا دین کس کا ہو سکتا ہے جو دعوت اور عمل دونوں کو اکٹھا جمع کر لے. اللہ نے فرما رہے ہیں ومن احسن قولا ممن دعا الى اللہ، اس سے اچھا دین کس شخص کا ہو سکتا ہے جو دعوت اور عمل دونوں کو اکٹھا جمع کر لے. علماء نے لکھا ہے کہ یہ جملہ استفہام انکاری ہے جو تاکید کے ساتھ یہ بات سمجھا رہا ہے کہ سب سے اچھا دین اس شخص کا ہوگا جو دعوت دیتے ہوئے عمل کرے گا. سب سے اچھا دین اس شخص کا ہوگا جو دعوت دیتے ہوئے عمل کرے گا. کیونکہ میرا دوست و بزرگو، دعوت اصل میں کسے کہتے ہیں؟ ہر زمانے میں دین کی اشاعت کا اس زمانے کے اعتبار سے مروجہ طریقہ یہ دعوت نہیں کہلائے گا، بلکہ ہر زمانے میں، میری بات ذرا غور سے سننا، ہر زمانے میں دین کی اشاعت کا مروجہ طریقہ وہ دعوت نہیں کہلائے گا. دعوت کہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کرام کے جذبے اور آپ کے طریقے کے ساتھ دین کو لے کر عالم میں پھرنا، اس کو دعوت کہتے ہیں. جب امت کی صلاحیتیں اور امت کی قربانیاں اس طریقے جہد سے ہٹ جائیں گی تو پھر وہ ہدایت صحابہ والی، وہ تربیت صحابہ والی اور دین کا عالمی سطح پر قائم ہونا، امت کی بحیثیت امت کے دین زندہ ہونا، یہ امت میں سے نکل جائے گا. اس لیے میرے محترم دوستو بزرگو عزیزو، سمجھنا چاہیے کہ دعوت کیا ہے. دعوت کہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کرام کے جذبے اور ان کے طریقے کے مطابق اللہ کے دین کو لے کر عالم میں پھرنا، اسے کہتے ہیں دعوت. اور عمل جو ان دونوں کو جمع رکھے گا اس کا دین سب سے اچھا ہوگا. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. محترم دوستو بزرگو، আল্লাহ জেলে জেলার মোহাম্মদ নবাজহু শুরু থেকে পর্যন্ত তার নিয়ম এবং ধারা হলো এই যে দাওয়াতের মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা দিনকে জিন্দা করেন। দাওয়াতই একমাত্র মেহনত যার দ্বারা দিন জিন্দা হইতে পারে। আল্লাহ তাআলা এইভাবেই করে আসতেছেন। এই জন্যই দেখা যায় যে কোন নবী আসছেন, তিনি দাওয়াত দিচ্ছেন, তো দিন জিন্দা হয়েছে। আর যখন নবী বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে, দাওয়াত বন্ধ হয়ে গেছে, তো দিন মিটে গেছে। আল্লাহ জেলা জেলা আলহমান আবাদুর নিয়ম এইভাবেই চলে আসতেছে যে দাওয়াতের দ্বারাই দিন দুনিয়াতে জিন্দা হয়, মানুষের জিন্দগিতে দিন আসে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যে তার চেয়ে কার দিন উত্তম হবে যে দাওয়াত আর আমলকে একত্র করে, দাওয়াতও দেয় আমলও করে, দাওয়াত আর আমলকে একত্রে করে, তার চেয়ে উত্তম দিন আর কার হবে। তো কাজেই দাওয়াত এবং আমল দুটোটাকেই করতে হবে, এবং এই দাওয়াতের দ্বারাই তরবিয়ত হবে, এই দাওয়াতের দ্বারাই দিন মানুষের জিন্দগিতে আসবে। দাওয়াত কাকে বলে? বলে যে প্রচলিত নিয়মে জমানা হিসাবে যে কোনো মেহনতকে দাওয়াত বলে না। দাওয়াত বলে হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জজবা এবং তাদের তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি এর তরিকা এবং সাহাবাদের তরিকায় সারা দুনিয়াতে দীনের জন্য ফেরা, দীনকে জিন্দা করার জন্য ফেরা, এটারই নাম হলো দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জজবা ছিল, সাহাবাদের যে জজবা ছিল, তারা এই জজবা নিয়ে যেই তরিকায় মেহনত করেছিলেন সারা দুনিয়াতে দীনকে জিন্দা করার জন্য, বলে যে এইরকম ভাবে এই দীনকে নিয়ে, দীনের দাওয়াতকে নিয়ে সারা দুনিয়াতে ফেরা, এটাকেই বলে দাওয়াত। তো কাজেই যখন এইভাবে দাওয়াত জিন্দা হবে এবং তার সঙ্গে আমলও জোড়া হবে, একত্র হবে, তো ওই দাওয়াতের দ্বারা দিন দুনিয়াতে জিন্দা হবে এবং দিন মানুষের জিন্দগিতে আসবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দাওয়াত এটাকে বুঝতে হবে যে দাওয়াত কাকে বলে। তো এই দাওয়াতের সঙ্গে যখন আমল একত্র হবে, আল্লাহ তাআলা বলেন তার চেয়ে উত্তম দিন আর কার হইতে পারে। اس محنت کا مقصد ہے اپنے ایمان اور اعمال کے اندر کمال پیدا کرنا۔ ورنہ الیاس صاحب حضرت کے ملفوظات میں لکھا ہوا ہے کہ دعوت و تبلیغ ایمان اور اعمال کی تکمیل کے لیے ہے۔ حضرت مولانا صاحب ترالے نے ورنہ الیاس صاحب کی وفات سے 1.5 مہینے کے بعد سب کام کرنے والوں کو خط لکھا تھا، اس میں یہ لکھا تھا کہ امت اس کام کو محض کلمہ نماز ٹھیک کرنے کی تحریک سمجھتی ہے، اس لیے اس کو اہمیت نہیں دیتی، حالانکہ اس کام کا مقصد ہے اپنے کلمہ نماز کے اندر نور اور جلا پیدا کرنا اور دعوت کے ذریعے اپنے اعمال کو سطحیت سے اٹھا کر حقیقت پر لانا۔ میرے دوستوں، بزرگوں، عزیزوں، صحابہ کرام جو ایمان کی اعلیٰ سطح پر تھے، جو ایمان کی چوٹیوں پر پہنچے ہوئے تھے، جن کے ایمان کو اللہ رب العزت نے قیامت تک آنے والے کے لیے نمونہ فرمایا ہے اور یہ فرمایا کہ صحابہ کی طرح ایمان لاؤ، وہ صحابہ کرام جو ایمان کی چوٹیوں تک پہنچے ہوئے تھے، وہ صحابہ بھی اپنے ایمان کی تقویت کے لیے، اپنے ایمان کو بڑھانے کے لیے دعوت دیا کرتے تھے۔ دیکھو، بہت غور سے سننا، ہمارے درمیان سے صحابہ کرام کی طرح ایمان کو دعوت کے ذریعے، ایمان کو ترقی دینے اور ایمان کو پختہ کرنے کا معمول ختم ہو گیا ہے۔ صحابہ کرام جو کمال ایمان پر تھے، ان کو بھی محمد صلی اللہ علیہ وسلم سے حکم تھا کہ اپنے ایمان کی تجدید کرتے رہو، اپنے ایمان کو تازہ کرتے رہو، کیونکہ ایمان اس طرح پرانا ہو جاتا ہے جس طرح پہنا ہوا کپڑا پرانا ہو جاتا ہے اور کمزور ہو جاتا ہے، اس طرح ایمان بھی کمزور ہو جاتا ہے۔ حدیث میں آتا ہے کہ ایمان مومن کے اندر سے اس طرح نکل جاتا ہے, اتنا جلدی نکل جاتا ہے جیسے پہنے ہوئے کرتے کو اتار دیا جائے. میرے بزرگ دوست عزیزوں, سب سے پہلا قدم محنت کا اپنے یقینوں کو درست کرنا. اتنا اللہ کا غیر ہے, اس سب سے کچھ نہ ہونے اور محض اللہ کی ذات عالی سے ہونے کی طرف اپنے یقینوں کا بدلنا, یہ ایک مسلسل محنت ہے. صحابہ کرام یہ ایمان صحابہ خود سیکھا کرتے تھے, باوجود یہ کہ وہ ایمان کی چوٹیوں کو پہنچے ہوئے تھے. اللہ تعالی کے ایمان کو نمونہ فرمایا ہے, لیکن اس کے باوجود میں یہ بات جو میں نے بات عرض کی ہے کہ وہ فرماتے تھے کہ دعوت ایمان اعمال کی تکمیل کے لیے ہے. میں اسی کو عرض کر رہا ہوں کہ وہ صحابہ جو ایمان کی چوٹی تک پہنچے ہوئے تھے, آج اگر ساری دنیا کے مسلمان کامل ایمان والے ہو جائیں تو ایک صحابی کے قریب نہیں پہنچ سکتے, ایک صحابی کے برابر نہیں ہو سکتے. وہ صحابہ جو ایمان کی درجے پہ پہنچے ہوئے تھے وہ بھی اپنے ایمان کی تجدید کرتے تھے. وہ کیسے کرتے تھے؟ وہ مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے اور باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو ان کے ماحول سے اٹھا کر مسجد میں لاتے اور یہ فرماتے, آؤ ہمارے ساتھ بیٹھو کچھ دیر کے لیے, اپنے پر ایمان لے آویں. آؤ ہمارے ساتھ مسجد چلو کچھ دیر کے لیے, اپنے پر ایمان لے آویں. آؤ مسجد میں بیٹھو, اپنے پر ایمان لے آویں. حضرت عمر رضی اللہ عنہ فرمایا کرتے تھے کہ میں مسجدوں میں ایمان کے حلقے قائم کر کے تم لوگوں کو یہاں اس لیے جوڑتا ہوں تاکہ میرے ایمان میں زیادتی ہو. معاذ بن جبل رضی اللہ عنہ فرمایا کرتے تھے کہ ہمارے ساتھ مسجد میں بیٹھو ایمان کے حلقوں میں تاکہ ہمارے ایمان میں زیادتی ہو. دیکھو میرے دوستو عزیزوں, اللہ کا فضل ایک عام ہو رہا ہے, اخبار نقل حرکت ہو رہی ہے, لیکن مجھے جو بہت اہم بات کرنی ہے وہ یہ کہ اپنے کام کو سنت کی طرف, سنت کی طرف لاؤ. ایسا نہ ہو کہ آج کل کی رواجی محنتیں جن کا کرنا آسان ہے, کہیں ہمارا کام بھی کہیں رواجی طریقوں کی طرف نہ چلا جائے. اپنے کام کو رواج سے بچا کر سنت کی طرف لاؤ. میں سب سے عرض کر رہا کہ سب سے پہلی سنت اور سب سے پہلا طریقہ ایمان کی پختگی کا جس پر ہمیں آنا ہے اور سب کو لانا ہے, وہ صحابہ کرام کا وہی طریقہ ہے کہ وہ مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے اور صحابہ سے ملاقاتیں کرتے اور ان سے کہتے, آؤ ہمارے ساتھ تھوڑی دیر کے لیے مسجد میں بیٹھو, اپنے رب پر ایمان لے آئیں. ہمیں بھی اپنی مسجدوں کو اسی ترتیب پر لانا ہے. ہر مسجد کے اندر مسجد کی جماعت مسجد میں ایمان کا حلقہ قائم کرتے ہوئے پھر باہر کی ملاقاتوں کے ذریعے, گھر گھر کی ملاقاتوں کے ذریعے جتنے ایمان والے مسجد سے باہر ملے ہر ایمان والے کو خوش آمد کر کے مسجد کے فضائل بتا کر اس کو مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑو. یہی ایمان کی تقویت کا اور ایمان کی زیادتی کا سبب ہے, کیونکہ امام بخاری رحمۃ اللہ علیہ نے بھی اس کو بخاری شریف میں ثابت کیا ہے کہ صحابہ ایمان سیکھا کرتے تھے اس طرح کہ مسجد میں ایمان کا حلقہ قائم کر کے کہتے کہ آؤ یہاں بیٹھو ایمان لائیں گے. معاذ بن جبل رضی اللہ عنہ کا عمل نقل کر کے امام بخاری رحمۃ اللہ علیہ نے اس کو ثابت کیا ہے کہ مسجد میں ایمان کے حلقہ قائم کرنے سے ایمان میں زیادتی ہوتی ہے. تو میرے محترم دوست بزرگوں, انہیں والے نے کہا تھا جی مولانا جی صاحب رحمۃ اللہ علیہ بولتے ہیں یہ دعوت والا محنت ہے ایسے کسر جنو انہیں ادیش بجائے دیچن تو یہ دعوت والا محنت ادیش ہلو ایمان اور عمل مدے ایمان اور عمل مدے پریپورنتا آنار جنو کمال آنار جنو এবং ইমানকে কামিল দরজায় পৌঁছাইবার জন্য, আমলকে কামিল দরজায় পৌঁছাইবার জন্যই এই দাওয়াতওয়ালা আমল. মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইর ইন্তেকালের দেড় দুই মাস পরে সব পুরানো সাথীদের কাছে যে চিঠি লিখছিলেন সেই চিঠিতে তিনি এই বিষয়টা লিখছিলেন যে মানুষ মনে করে এই দাওয়াত ও তবলীগের মেহনত শুধু কলমা নামাজ ঠিক করার মেহনত. উনি বলেন যে আসলে তা নয়, এই দাওয়াত ওয়ালা মেহনত তো ইমানের মধ্যে ইমানকে উজ্জ্বল করা আর ইমানকে ধার করার মেহনত এবং আমলকে জাহিরি অবস্থা থেকে হাকিকত পর্যন্ত পৌঁছাইবার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত. এখন জাহিরি আমল মানুষ করে নামাজ পড়ে কিন্তু তার ভিতরে হাকিকত নাই, ওই হাকিকত হাসিল করার জন্য আমলের মধ্যে এই দাওয়াতওয়ালা মেহনত. সেজন্য মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, দাওয়াত ওয়ালা এই মেহনত কে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মজমাইন তারাও এই মেহনত করছেন, অথচ তারা ঈমানের মধ্যে এত কামিল দরজায় এবং এত উপরের দরজায় পৌঁছছিলেন যে আজকের কোন ঈমানওয়ালা তাদের সেই ঈমানের স্তর পর্যন্ত পৌঁছতে পারবে না, তাদের মতো ঈমান তারা হাসিল করতে পারবে না। তা সত্ত্বেও তারা এই ঈমানকে ঈমানের মধ্যে তাজিগি পয়দা করার জন্য, ঈমানের ঈমানকে তাজা করার জন্য তারাও এক মেহনত করতেন। আল্লাহ তাআলা সাহাবাদের ঈমানকে নমুনা হিসাবে বলছেন যে এইরকম ঈমান আনো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে সাহাবারা যেরকম ঈমান আনছে সেরকম তোমরাও ঈমান আনো। তো সাহাবাদের ঈমানকে নমুনা হিসাবে আল্লাহ তাআলা পেশ করছেন। চিন্তা করতে পারি আমরা যে সাহাবাদের ঈমান কোন চূড়ায় পৌঁছছিল, একবারে চূড়ার একদম উপরে পৌঁছছিল। তা সত্ত্বেও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মজমাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে তোমরা তোমাদের ঈমানকে তাজা করতে থাকো, তা না হলে ঈমান তো এরকম যে এত দ্রুত মানুষের ভিতর থেকে ঈমান বের হয়ে যায়, যেরকম নাকি মানুষ তার কাপড় খুলে জামা খুলে, তো যখন সে জামা খুলে যেরকম জামা খুলে ফেলে গায়ে থেকে আলাদা করে ফেলে, বলে এইরকম ভাবে ঈমান মানুষের ভিতর থেকে আলাদা হয়ে যায়, মানুষের ভিতর থেকে বের হয়ে যায়। তো ঈমানকে তাজা করার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিতেছে যে তোমরা ঈমানকে তাজা করতে থাকো। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা ঈমানকে তাজা করার, ঈমানের ভিতরে হাকিকতার যে ঈমানের ভিতরে ঈমানকে ধার করার যে পদ্ধতি তারা ইখতিয়ার করেছিলেন সেটা হলো এই যে মসজিদের মধ্যে ঈমানের হালকা জমাইতেন তারা এবং সেখানে তারা ঈমানের মজলিস কায়েম করতেন। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অন্য লোকদেরকে ডেকে নিয়ে আসতেন এবং মসজিদে ঈমানের হালকাতে বসাইতেন, আর তাদেরকে ঈমানের কথা আলোচনা করার দ্বারা ঈমান তাদের বাড়তে থাকত। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন এই কথা যে আমি তোমাদেরকে এই ঈমানের মজলিসে ডেকে এই জন্য বসাই যাতে আমার ঈমান বাড়ে এবং আমার ঈমান বৃদ্ধি পায়। তো তারা যদি যাদের ঈমানকে আল্লাহ তাআলা নমুনা হিসাবে পেশ করতেছেন যে তাদের মতো ঈমান আনো, তাদের মতো, তো ওই ঈমানওয়ালা সাহাবা তারাও যদি ঈমানকে বাড়াইবার জন্য মেহনত করে থাকেন তো আমাদের জন্য কতখানি মেহনত করা দরকার। এই জন্য উনি বলেন যে ভাই রেওয়াজি মেহনত নয়, প্রচলিত মেহনত নয়, আমাদের মেহনতটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো মেহনতটা হয় এবং তারা যেভাবে মেহনত করেছেন মেহনতের ওইটাই তরিকা, সুন্নত মোতাবেক মেহনত হওয়া চাই। আর সুন্নত মোতাবেক যখন মেহনত হবে তখনই ঈমানের মধ্যে বাড়া এবং আমলের হাকিকত পয়দা হওয়া তখনই সম্ভব হবে। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের জীবনী দেখতে হবে যে তারা তাদের ঈমানকে কিভাবে বাড়াইতেন, এটার জন্য কি পদ্ধতি তারা অবলম্বন করতেন। তাদের পদ্ধতি তো এটাই ছিল, বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন বলেন যে তারা তাদের মজলিস কায়েম করতেন ঈমানের। হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে লোকদেরকে ডাকতেন, বলতেন যে আসো আমরা কিছু সময় আমাদের রবের উপরে ঈমান আনি। তো ঈমান আনার জন্য তারা মজলিস কায়েম করতেন, আলোচনা করতেন আল্লাহ তাআলার বড়ার কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা, এর দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ যে তোমরা তোমাদের ঈমানকে তাজা করতে থাকো, তা না হলে এই ঈমান ভিতর থেকে বের হয়ে পড়বে, তোমার থেকে বের হয়ে যাবে, ঈমান দ্রুত থেকে দ্রুত ঈমান ভিতর থেকে বের হয়ে পড়ে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এক তো হলো যে এই ঈমান বাড়াইবার যে মেহনত, এই মেহনতকে করতে হবে এবং সুন্নত মোতাবেক করতে হবে, নবীর তরিকা মোতাবেক সাহাবাদের তরিকা মোতাবেক এই মেহনতকে করতে হবে। এই জন্য আমাদের মসজিদগুলিকে ঈমানের হালকার দ্বারা আবাদ করতে হবে, বাহিরে গাস্ত করে লোকদেরকে ঈমানের মজলিসের মধ্যে বসাইতে হবে, যখন এরকম আমরা করব তো আমাদের ঈমান বাড়তে থাকবে। আমারি মুলাকাতো কা আসল মকসদ হে ঈমান সিখনে কে উনওয়ান পর ঈমান ওয়ালো কো মসজিদ মে জমা করনা। দেখো মেরে মোহতরম দোস্তো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে হর সাহাবী কো হর ইমাম ওয়ালে কো মসজিদ ওয়ালা বানায়া থা। উম্মত আপনে হর মসলে কা হল মসজিদ সে মুতালিক সমঝতি থি। বারিশ রুকওয়ানি হে তো মসজিদ মে আতে থে, বারিশ বরসওয়ানি হে তো মসজিদ মে আতে থে, কর্জা আ যায় তো মসজিদ মে আতে থে, মুকদ্দমা আ যায় পরেশানি আ যায় মসজিদ মে আতে থে। মদিনা মুনাওয়ারা মে এসি আগ নিকলি জো সারে মদিনা কো জলা কে খাক কর দেতি। তাবি মুজাহিদ রাদি আল্লাহ তাআলা মসজিদ নামাজ পড় রহে থে, হযরত উমর নে মসজিদ মে আকর কাহা তামিম সে কে ইয়ে আগ নিকলি হে পাহাড় সে, ইসে পাহাড় মে দাখিল করো। জিন্দগি কে দুনিয়া আখিরত কে তমাম মসাইল কে লিয়ে উম্মত মসজিদ কি তরফ আতি থি। ইস জমানে মে উম্মত কা তাআলুক মসজিদ সে খতম হো গয়া। জিতনে উম্মত কে মসাইল হে ও সারে মসাইল মসজিদ সে বাহার কে আসবাব ও শক্লো মে উনকা হল তকসিম কর লিয়া গয়া হে। মসজিদ সিরফ নামাজ কে লিয়ে রহ গই হে, ও ভি উসকে লিয়ে জো নামাজ পড়না চাহে জো না পড়না চাহে উসকা তো মসজিদ সে ইতনা ভি তাআলুক নাহি হে। দেখো মেরি বাত গৌর সে সুননা, হামারি মুলাকাতো কা মকসদ হে হর ঈমান ওয়ালে কো ঈমান সিখনে কে উনওয়ান পর মসজিদ মে লানা। হাম মুলাকাতে করকে পহলি কোশিশ কি করে কে ইসে মুলাকাত কর রহে ইয়ে হামারি বাত মসজিদ মে আকর সুন লে, মসজিদ মে আকর বাত সুনেগা উসকা আসর বাহার সে কহিন জ্যাদা হোগা। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায় আনে ওয়ালে উফুদ কো মসজিদ মে রাখতে ওর ইয়ে ফরমাতে সাহাবা ইকরাম সে কে মেনে ইনকো মসজিদ মে ইসলিয়ে রাখা হুয়া হে তাকে আমাল মসজিদ ইনকে দিলো কো ইসলাম কে লিয়ে নরম কর দে। হামারা কাম সুন্নত কে সুন্নত কি মুশাবাহত হে, হামারা কাম সুন্নত কি মুশাবাহত পর হে, আপনে কাম কো সুন্নত পর লাও। সুন্নত ইয়েহি হে কে সাহাবা ইকরাম মুলাকাত করকে কহতে থে কে মসজিদ মে চলো থোড়ি দের কে লিয়ে ঈমান কি মজলিস মে ঈমান সিখনে কে লিয়ে। মেরে মোহতরম দোস্তো বুজুর্গো আজিজো, জিতনে মসজিদ কি জামাতে হ্যায় ও সব ইসকা ফিকর করেন কে হাম মুলাকাত করকে লোগো কো মসজিদ কে ফজাইল বতলা কর মসজিদ কি তরফ লে আওয়ে। জো আদে সে হুজুর করে উসসে বেশক ওয়াহ বাত কর লো, লেকিন উসকো মসজিদ মে আনে পর আমাদা করো ওর উসকা ফারিগ ওয়াক্ত মসজিদ কি দে লো। কিউকে সুন্নত ইয়েহি হ্যায় کہ آپ صلی اللہ علیہ وسلم نے وفد ثقیف کو مسجد میں رکھا، حالانکہ یہ بہت سخت اسلام کے بارے میں، اور یہ فرمایا صحابہ سے کہ میں نے ان کو مسجد میں رکھا ہے تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں۔ جب ایک کافر کا دل اسلام کے لیے اعمال دعوت کے ذریعے نرم ہو سکتا ہے تو ایک مسلمان کا دل اعمال مسجد سے دین کے لیے تیار نہیں ہو سکتا۔ ہم اصل میں کام کو لے گئے باہر، ہمارا کام یہ تھا کہ ہم ایمان سیکھنے کے عنوان پر ملاقاتیں کر کے لوگوں کو مسجد میں جمع کرتے، اس لیے ہماری ملاقاتیں صحابہ کی نقل پر ہیں کہ وہ ملاقاتیں کرتے تھے صحابہ صحابہ سے، عبداللہ بن رواحہ ایک کے دو کے ہاتھ پکڑتے اور کہتے کہ تھوڑی دیر کے لیے مسجد میں ہمارے ساتھ آ جاؤ، اب پر ایمان لے آئیں۔ حضرت عمر رضی اللہ تعالیٰ بھی انہی لوگوں میں سے تھے جو لوگوں صحابہ سے ملاقاتیں کرتے تھے، کہتے تھے کہ آؤ تھوڑی دیر ہمارے ساتھ مسجد میں اگر پر ایمان لے آئیں۔ یہ ساری بات میں عرض کر رہا ہوں کہ میں لا الہ الا اللہ اس کا اخلاص حاصل کرنے کے لیے۔ میرے دوست بزرگ عزیزو، جو ایمان ہمارے پاس ہے جس ایمان کو ہم کافی سمجھے ہوئے ہیں، دیکھو اگر ہم غور کریں ایمان کو اس کی علامتوں میں تو ہم اپنا ایمان کمزور معلوم ہوگا۔ تو حیرت کی بات ہے نا کہ ایمان بھی ہے اور غیبت بھی ہو رہی ہے، ایمان بھی ہے اور سود بھی کھا رہے ہیں، ایمان بھی ہے اور جھوٹ بھی بول رہے ہیں، ایمان بھی ہے اور غبن بھی کر رہے ہیں، ایمان بھی ہے اور سنت میں عمل بھی نہیں کر رہے ہیں۔ یہ تو ہمیں خود غور کرنا چاہیے۔ اس کا مطلب یہ ہے کہ میرا دل اللہ کے غیر سے اتنا متاثر ہو گیا کہ اب یہ ایمان مجھے حرام سے نہیں روک رہا ہے۔ حالانکہ حدیث میں آتا ہے کہ ایمان اس کو کہتے ہیں کہ یہ کلمہ لا الہ الا اللہ مومن کو حرام سے روک دے، یہی کلمہ کا اخلاص ہے۔ ہمیں دعوت کی محنت سے کلمہ کا اخلاص چاہیے، کلمہ کے الفاظ تو ہم جانتے ہیں، کلمہ کا اخلاص چاہیے۔ پوچھا گیا آپ سے کہ یا رسول اللہ کلمہ کا اخلاص کیا ہے، آپ نے فرمایا کلمہ کا اخلاص یہ ہے کہ یہ کلمہ لا الہ الا اللہ اپنے کہنے والے کو حرام سے روک دے. ہمیں میں نے عرض کیا ہے کہ ہمیں مسجد کی جو محنت ہے, یہ ڈھائی گھنٹے کی محنت کہتے ہیں نا صحابہ کرام, یہ ڈھائی گھنٹے کی جو محنت ہے, یہ ملاقاتیں ہماری ملاقاتیں ان کی نقل ہیں. ہم ان کی ملاقات اس لیے ہوتی تھی کہ صحابہ سے ملاقاتیں کر کے ان سے کہتے تھے کہ آؤ تھوڑی دیر کے لیے ہمارے ساتھ مسجد میں, اپنا نفر ایمان لے آئیں. بس ہم بھی ملاقات کسی مقصد کے لیے کریں. اب ہر مسجد کی جماعت اس ترتیب پر آ جائے کہ وہ مسجد کے اندر اعمال دعوت قائم کرتے ہوئے باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کی خوش آمد کر کے انہیں اعمال مسجد کے فضائل بتلا کر, مسجد کے لیے قدم اٹھانے پر کیا ملے گا, خوب فضائل بتلاؤ. حضرت نے خوب فضائل جمع کیے ہیں جے منتخب حدیث میں, یہ مسجد کے فضائل کے خوب فضائل سناؤ مسجد کے, تاکہ ایک شخص کے اندر رغبت پیدا ہو مسجد کی طرف چلنے کی. اور مسجد کے ماحول میں جا کر سمجھانا یہ اصل ہے, باہر بات کرنا مجبوری کے درجے میں ہے, مسجد میں جا کر بات سمجھانا یہ اصل ہے. یہاں فرشتوں کا ماحول, یہاں اللہ کا قرب, اللہ کا گھر ہے. دیکھو جو تاثر اللہ کے گھر میں آ کر اللہ کا پیدا ہوگا وہ تاثر باہر پیدا نہیں ہو سکتا. جتنا مسجد سے باہر کا پھیلا ہوا ماحول ہے یہ تو سارا کا سارا یقین کے بگاڑ کا ہے. یقین کے بننے کی جگہ اصل مسجد ہے. اور میرے دوست عزیزو یہ بھی یاد رکھیو, ضروری بات ہے کہ تشکیل اجتماعی ماحول چاہتی ہے. صحابہ کی ساری تشکیلیں, ملکوں کے لیے تشکیلیں, اندروں کے لیے تشکیلیں, دعوت کے جتنے تقاضے ہوتے تھے ان سب کی تشکیلیں مسجد میں ہوتی تھی. صحابہ کو مسجد میں جمع کیا جاتا تھا دین کا کوئی حکم سنانے کے لیے, یہ دعوت کے کسی تقاضے پر ان کو نکالنے کے لیے مسجد میں جمع کیا جاتا تھا. ہم بھی ایمان والوں کو مسجد میں جمع کر کے, کیونکہ تشکیل اجتماعی ماحول چاہتی ہے. اللہ کے لیے تیار کرنے کا سب سے بہترین موقع اللہ کا گھر ہے. تو میرے محترم دوست بزرگوں, گشت کری منشور سنگے ملاقات کری, ہمارے گشت اور ملاقات باہر مسجد باہر منشور سنگے ملاقات উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ঈমান শিখার নামে প্রত্যেক ঈমান ওয়ালাকে মসজিদে জমা করা. এই মুলাকাতের জরিয়াতে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে, মানুষের সঙ্গে কথা বলে তাদেরকে ঈমান শিখার নামে মসজিদে নিয়ে আসা, মসজিদে একত্রিত করা, এটাই আমাদের গাছের উদ্দেশ্য. এই জন্য যে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ঈমান শিখার জায়গাই হলো মসজিদ. মসজিদের বাইরে যে পরিবেশ, ওই পরিবেশ তো ঈমানকে নষ্ট করার পরিবেশ. ওখানে বাহিরের জিনিসগুলি দিলের ভিতরে ঢুকে মানুষের কায় কারবার, টাকা পয়সা, বিভিন্ন দুনিয়ার যত জিনিস আছে সমস্ত জিনিসই সে নিজের দিকে আকর্ষণ করে এবং তার দিলের ভিতরে ওই সমস্ত জিনিসের ইয়াকিন বাইরের পরিবেশের মধ্যে পয়দা হয়। তো সেখানে মেরে মহতরম দোস্ত ইমানের কথা বলে ওই বিপরীত পরিবেশের মধ্যে ইমানের কথা দ্বারা ইমান কিভাবে বাড়বে? ইমান বাড়বার জায়গা তো হলো যে মসজিদের পরিবেশে নিয়ে আসি, যেখানে বাইরের পরিবেশ থেকে যেখানে ইমান নষ্ট হইতেছিল সেখান থেকে আলাদা করে যখন মসজিদে আনবো, তো এইখানে ইমানের কথা যখন বলবো তো এই মসজিদের পরিবেশ তার ভিতরে ইমানকে বাড়াই দেবে. রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে যারা গ্রেফতার হইত এবং এরকম ভাবে কাফের ছিল তাদেরকে বন্দী করা হইত, ওই সমস্ত বন্দীদেরকে মসজিদের মধ্যে রাখতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলতেন যে আমি এদেরকে মসজিদের মধ্যে এই জন্য রাখছি যাতে মসজিদের আমল এবং মসজিদের আমলের পরিবেশ তাদের দিলকে ইসলামের জন্য নরম করে দেয়। তারা খুব কঠিন, ইসলাম কবুল করবে না কোনো অবস্থাতেই, তো এদেরকে মসজিদে রাখতেন। তো মসজিদের আমলের পরিবেশে, এই ভালো পরিবেশের মধ্যে যখন তারা থাকবে তো ইসলামের জন্য তাদের দিল নরম হয়ে যাবে। এই উদ্দেশ্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বন্দীদেরকে মসজিদের মধ্যে রাখতেন। সেই জন্য মসজিদের গুরুত্বটা বুঝতে হবে। আমরা এই কথা না মনে করি যে ভাই বাহিরেই ইমানের কথা বলে আমরা সেরে দিব, আমাদের মুলাকাতের এবং আমাদের গাছের কাজ আমরা শেষ করে দিব। উনি বলেন যে ভাই বাহিরে যদি একজন লোক ইমানওয়ালা সে বাহিরে থেকে মসজিদে আসতে তৈয়ার না হয় তাহলে মানে মজবুরির দরজায় মজবুর হিসাবে যেহেতু সে মসজিদ আসতে তৈরি হইতেছে না, তো এই জন্য হয়তো বাহিরে কথা বলা যেতে পারে এবং তার কাছ থেকে আমরা সময় নিতে পারি যে ভাই আচ্ছা এখন আপনার ফুরসত নাই, এখন আপনার অবসর নাই, এখন আপনি মসজিদে যেতে পারছেন না, তো কখন আপনি মসজিদে যাবেন? এবং মসজিদে যাওয়ার সময় তার কাছ থেকে নিয়ে নেই, যখন সে মসজিদে আসার সময় দেয় ওই সময় তার জন্য মসজিদের মধ্যে ব্যবস্থা রাখি যাতে তার সঙ্গে ইমানের কথা বলা যেতে পারে মসজিদে বসে। তো আসল হইল মসজিদের মধ্যে ইমানের আলোচনা, ইমানের মজলিসকে কায়েম করা, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জমানায় তারা এই কাজটাকে করতেন। বড় বড় সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা শুনলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ইমানের হালকা, ইমানের মজলিসকে কায়েম করতেন। হযরত মুয়াযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও এরকম ভাবে মসজিদের মধ্যে ইমানের মজলিসকে কায়েম করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমানের মজলিসে ইমান বৃদ্ধি পাওয়ার এই শিরোনামের মধ্যে তিনি এই হযরত মুয়াযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার আমলকে নকল করেছেন যে দেখো কিরকম ভাবে তারা মসজিদে ইমানের মজলিসকে কায়েম করতেন এবং সেখানে ইমানের আলোচনা দ্বারা তাদের ইমানকে তারা বাড়াইতেন, ইমানকে তারা বৃদ্ধি করতেন। তো এইভাবে মেরে মহতরম দোস্তার বুজুর্গ বাহিরের মুলাকাতের দ্বারা মসজিদের মধ্যে একজনকে নিয়ে আসা এবং মসজিদে নিয়ে এসে তার সঙ্গে ইমানের কথাবার্তা বলা এবং মসজিদের মধ্যে যখন ইমানের কথা সে শুনবে, একটা কাফের দিল যদি এই মসজিদের পরিবেশে নরম হইতে পারে ইসলামের জন্য, তো একজন ইমানওয়ালা তার দিল কেন নরম হবে না, তার দিল তার ইমানের মধ্যে কেন বৃদ্ধি হবে না, তার ইমান কেন বাড়বে না? এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ কাজকে সুন্নত মোতাবেক করতে হবে। এরকম নয় যে ভাই যেরকম মনে চাইল সেরকম ভাবে করলাম, রেওয়াজ অনুসারে করলাম, বলে না, সুন্নতের দিকে দেখতে হবে, সাহাবাদের তরিকার দিকে দেখতে হবে এবং সেই তরিকা মোতাবেক আমরা আমাদের কাজকে পুরা করতে হবে। বাইরের মোলাকাতের মধ্যে যখন আমরা মসজিদ থেকে বাইরে যাই, মানুষকে মসজিদের দিকে আনবো, তো মসজিদের ফজাইল শুনাই, লোকদেরকে মসজিদে আসার ফজিলত শুনাই। আজ তো মসজিদের সঙ্গে মানুষের দিল লাগতেছে না, বাইরের পরিবেশের মধ্যে সেখানে সময় কাটতেছে একজন ইমানওয়ালার, বেশি চেয়ে বেশি সময় সে বাইরের মসজিদে কাটায়। আর যারা মসজিদে আসে নামাজি লোক তারা তো মসজিদে আসে, এখন মনে হইতেছে এরকম যে ভাই ইচ্ছা স্বাধীন মানুষ, ইচ্ছা হইলে যার ইচ্ছা হয় সে মসজিদে এসে নামাজ পড়ে নিবে, যার ইচ্ছা হয় মসজিদে আসবে না, সে বছর পার হয়ে যায় কিন্তু কখনো মসজিদে যায় না, মসজিদেই আসে না। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বাহিরের মুলাকাতের দ্বারা মানুষকে তৈরি করতে হবে মসজিদে আসার জন্য। মসজিদ ইমান বুনবার জায়গা, মসজিদ মেরে মহতরম দোস্ত আমাল বুনবার জায়গা। তো মসজিদের দিকে আনবার জন্য লোকদেরকে মসজিদের ফজাইল শোনায়। মুনতাকা বা হাদিসের মধ্যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদে আসার, মসজিদের দিকে কদম উঠাইবার অনেক ফজাইল, অনেক ফজিলত এবং অনেক লাভের কথা সেখানে উল্লেখ করছেন। কাজেই ওই মসজিদের ফজিলত শুনে শুনে, মসজিদে আসার ফজিলত শুনে লোকদের দিলের ভিতরে মসজিদে আসার আগ্রহ পয়দা করে, যে সে আগ্রহের সঙ্গে মসজিদে আসে। এত লাভ, এত উপকার, এত ফজিলত, এই ফজিলতকে হাসিল করার জন্য যখন সে শুনবে তখন তার দিলের ভিতরে এই ফজিলতকে হাসিল করার আগ্রহ তার দিলের ভিতরে পয়দা হবে। তুমি বলতেছেন এই কথাই যে ভাই সার কথা এটাই যে বাহিরের মুলাকাতের দ্বারা, গাস্তের দ্বারা লোকদের সঙ্গে কথাবার্তা বলে লোকদেরকে মসজিদে আনার জন্য চেষ্টা করা এবং মসজিদে ইমানের হালকা কায়েম করে সেখানে তাদের সঙ্গে সেই সমস্ত মসজিদের ইমানের মজলিসে ইমানের হালকাতে তাদের বসানো যাতে কিনা ইমান বৃদ্ধি পায়। এটাই হলো বাহিরের মুলাকাত এবং বাহিরের গাস্তের উদ্দেশ্য। তো কাজেই বাইরে যখন আমরা লোকদের সঙ্গে মুলাকাত করব তো তাদেরকে ইমানের ফজিলত শুনে, আর মসজিদে আসার ফজিলত শুনে মসজিদের দিকে আসার জন্য তার দিলের ভিতরে আগ্রহ পয়দা করব যাতে সে মসজিদে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবাদের জামানায় সাহাবাদের মসজিদের মধ্যে ইমানের মজলিস তারা কায়েম করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তারা সবাইকে মসজিদের বাইরে থেকে নিয়ে আসতেন এবং মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করতেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝবো যে কলমা ইমান, ইমানের যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা আমরা পড়ছি এবং আমরা নিশ্চিন্ত যে এই কলমাই যথেষ্ট হয়ে যাবে আমাদের জন্য, এই ইমানই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ বাহিরের জিনিসের প্রভাব আমার দিলের ভিতরে এতখানি, বাইরের জিনিসের এতখানি ইয়াকিন আমার দিলের ভিতরে যে যে কোনো টাকা পয়সা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, এই সমস্ত জিনিসের ইয়াকিন আমাদের দিলের ভিতরে এতখানি যে আমরা ওইটার উপরেই নিজেদের সমস্ত সমস্যা বলি দুনিয়াতে সেটার সমাধান ওইখানে তালাশ করতেছি। অথচ একজন ইমানওয়ালার জীবনে যত সমস্যা দেখা দিবে এই সমস্ত সমস্যার সমাধানের জায়গাই হলো মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় বলেন যে যে কোনো সমস্যা কারো দেখা দিত, আরে বৃষ্টি নামাইতে হবে অথবা বৃষ্টি বন্ধ করাইতে হবে, দৌড়ায় সবাই মসজিদেই আসতেছে। কারো কোনো অসুস্থতা আছে, সে তার সুস্থতার জন্য মসজিদে আসতেছে। কেউ ঋণগ্রস্ত তো সে দৌড়ায় মসজিদেই আসতেছে। কেউ বিভিন্ন সমস্যায় জর্জরিত তো তার ওই সমস্যাগুলির সমাধানের জন্য সে মসজিদে আসতেছে। তো মসজিদই হল জীবনের সব সমস্যাগুলির সমাধানের জায়গা। এই জন্য মানুষকে মসজিদমুখী করতে হবে। এখন তো হলো মসজিদের বাহিরে ঘুরে বেড়াইতেছে নিজের জীবনের সমস্যাগুলির সমাধানের জন্য, বিভিন্ন জায়গায় মাথা মারতেছে এবং সে বিভিন্ন জায়গায় তার সমাধান তালাশ করতেছে। সমাধান তো তার মসজিদের মধ্যে আছে, মসজিদমুখী হয় না, মসজিদে আসে না। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানুষকে এই কথার জন্য তৈরি করতে হবে যে তার জীবনের সব সমস্যার সমাধান তো মসজিদের মধ্যেই হবে। তো খোলাসা কথা হলো এই, উনি বলতেছেন এই কথা যে ঈমান, যে ঈমান আসল একেবারে, ওই যে ঈমানের মধ্যে ইখলাস পয়দা করা এটা অত্যন্ত জরুরি। আমাদের কাছে তো আজ ঈমান, ঈমানের কলমা আছে কিন্তু ঈমানের ইখলাস আমাদের হাসিল হয়নি। ঈমানের ইখলাস কি বলে যে ঈমানের ইখলাস, মেরে মহতরম দোস্ত বুঝবার জন্য এ কথা বোঝা চাই যে ঈমানের বিপরীত জিনিসগুলির মধ্যে আমি লিপ্ত, আল্লাহ তাআলা হারাম করছেন এমন জিনিসের মধ্যে আমি লিপ্ত। ঈমান আছে বলতেছি তারপরও আমি হারাম কামাই করতেছি, ঘুষ আর সুদের কারবার করতেছি, এমনি ভাবে আমি গীবত করতেছি, অন্যের পরনিন্দা দোষ চর্চা করতেছি, এই সমস্ত সবই তো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো আল্লাহর উপরে ঈমান আছে তারপরে আবার আল্লাহর হারাম করা জিনিসের মধ্যে আমি লিপ্ত হইতেছি, এটা কেমন ঈমান হইল? আল্লাহর উপরে কেমন ঈমান হইল? এই জন্যই হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন ঈমানের ইখলাসকে হাসিল করো, ঈমান যে ইখলাসের সঙ্গে পড়বে সে জান্নাতে দাখিল হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানের ইখলাস আবার কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের ইখলাস হইল এই ঈমানটাকে আল্লাহর হারাম করা জিনিস থেকে বিরত রাখে। কলমা পড়লেওয়ালাকে ঈমানের কলমা যে পড়ছে তারই কলমা তাকে আল্লাহর হারাম করা জিনিস থেকে, হারাম কাজ থেকে, হারাম কথা থেকে, তো এসব জিনিসে হারাম থেকে তাকে বিরত রাখে তার এই কলমা, এটা হলো এই কলমার ইখলাস। তো মেরে মহতরম দোস্ত, ঈমানের কলমা তো আমাদের কাছে আছে, আমরা এটার উপরে নিশ্চিন্ত হয়ে বসে আছি। অথচ একজন কলমা পড়নেওয়ালা ঈমানওয়ালা সে হারাম কাজে লিপ্ত হইতেছে, তো তার ঈমান কিভাবে থাকলো? এই জন্য উনি বলেন ঈমান কতখানি আমার ভিতরে আছে এটা তো ঈমানের আলামতের দ্বারাই, ঈমানের যে সমস্ত আলামত বয়ান করা হয়েছে, ঈমানের যে সমস্ত পরিচয় বয়ান করা হয়েছে হাদিস কোরআন হাদিসের মধ্যে, সেগুলির দ্বারা তো আমরা আমাদের ঈমান কতখানি আছে এটাকে আমরা নিজেরাই বুঝে নিতে পারি, নিজেরাই বুঝতে পারি যে একজন একজন আল্লাহ তাআলার হারাম কাজা হারাম কিছু কাজের মধ্যে লিপ্ত, হারাম কাজে লিপ্ত, তারপরও সেই ইমানওয়ালা, তো তার ইমান কতখানি। অথচ এই আল্লাহর উপরে ইমান তাকে আল্লাহর হারাম করা সব জিনিস থেকে তাকে বিরত রাখবে। এই জন্য ইমানের মধ্যে এই কলমার মধ্যে ইখলাসকে হাসিল করার জন্য এক মেহনত, যে মেহনতের কথা বলা হয়েছে, বাহিরে ইমানওয়ালা কলমা পড়ে বালা ইমানওয়ালাদেরকে তাদেরকে খোশামোদ করে করে তাদেরকে মসজিদে নিয়ে আসা, মসজিদে ইমানের মজলিসের মধ্যে বসায়ে সেখানে ইমানের কথা আলোচনা করার দ্বারা তার মধ্যে ইমানের ইখলাসকে পয়দা করা। এদের জন্যই যে ইমান এতখানি বৃদ্ধি পায়, এতখানি শক্তি হাসিল হয় তার ইমানের মধ্যে যে আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে তার ইমান তাকে ফিরিয়ে রাখে, তার ইমান তাকে বাঁচায় রাখে। جتنی ایمان کے اندر قوت پیدا ہوگی اللہ تعالیٰ کے فرائض کا پورا کرنا اندر کا تقاضا بنے گا۔ فرائض سے ضائع ہو رہے ہیں کہ ہم نے ایمان کو ایمان کی حقیقت کے ساتھ حاصل نہیں کیا، فرائض سے ضائع ہو رہے ہیں۔ اس لیے میرے محترم دوستو عزیزو، ایمان کے بعد سب سے اونچا درجہ نماز کا ہے، سب سے پہلا درجہ ایمان کے بعد سب سے اونچا درجہ اعمال میں نماز کا درجہ ہے۔ نماز اسلام میں وہ رکن ہے کہ اگر مسلمان کی زندگی میں نماز نہیں ہے تو اس کے اسلام میں کوئی حصہ نہیں ہے، اگر مسلمان کی زندگی میں نماز نہیں تو اس کا اسلام میں کوئی حصہ نہیں۔ میرے محترم دوستو عزیز بزرگوں، جس کی زندگی میں نماز نہیں وہ ایسا ہے جیسے کہ انسان کا سر کاٹ دیا جائے، جس طرح کوئی انسان بغیر سر کے نہیں جی سکتا، اس طرح کوئی مسلمان بغیر نماز کے مسلمان نہیں ہے۔ نماز کو چھوڑنا یا اس کا انکار کرنا یا اس کو ہلکا سمجھنا کفر ہے۔ ایک مسلمان سے نماز کے چھوڑنے کا تصور بھی نہیں کیا جا سکتا۔ یہ تو ممکن ہے کہ ایک کافر نماز پڑھ لے، یہ ممکن نہیں ہے کہ مسلمان نماز چھوڑ دے۔ یہ تو ممکن ہے کہ ایک کافر نماز پڑھ لے، یہ ممکن نہیں ہے کہ ایک مسلمان نماز چھوڑ دے۔ حضرت واسعہ بن اسقع رضی اللہ تعالیٰ عنہ، نماز ایسی عام تھی صحابہ میں کہ حضرت واسعہ بن اسقع رضی اللہ تعالیٰ عنہ ابھی اسلام میں داخل نہیں ہوئے، لیکن آئے تو مسجد نبوی میں سارے مسلمان ایسے جماعت نماز پر کہ انہوں نے آ کر سب کے ساتھ نماز کی نیت باندھ لی، سب کے ساتھ نماز میں شریک ہو گئے۔ آپ نے نماز کے بعد دیکھا کہ مسجد ایک اجنبی آدمی ہے، آپ خود تشریف لے گئے ان کے پاس، یہ نہیں تھا کہ یہ ہمارے پاس آئیں گے، ہم بڑے ہیں یہ چھوٹے ہیں، ہم پرانے ہیں یہ نئے ہیں، یہ ہمارے پاس آئیں گے، نہیں۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے دیکھا کہ آپ کے مسجد ایک نیا آدمی آیا ہے، تو آپ ان کو دعوت دینے کے لیے خود منبر سے محراب سے خود اٹھ کر آپ خود تشریف لے گئے آخری صف میں ان کے پاس۔ فرمایا واسطہ کیسے آئے ہو؟ عرض کیا کہ اے رسول اللہ، میں اسلام قبول کرنے کے لیے آیا ہوں، یعنی ابھی اسلام قبول کیا نہیں ہے اور نماز میں شریک ہو گئے۔ مجھے تو عرض کرنا تھا کہ یہ تو ممکن ہے کہ ایک کافر نماز پڑھ لے، یہ ممکن نہیں ہے، یہ ممکن نہیں ہے کہ ایک مسلمان نماز چھوڑ دے۔ اس لیے میرے دوستو عزیزوں، سب سے پہلا کام یہ ہے کہ ہم اللہ کے فرائض کی طرف دعوت دیں، تمام کائنات اور اس کے درمیان کے سارے نقشے سب کے مقابلے میں صرف نماز کے ذریعے اللہ کے خزانے سے فائدے اٹھانے اور نماز کے ہی ذریعے سے کامیابی کی دعوت دیں۔ اصل میں نماز اس لیے ہلکی ہو گئی اور نماز کا عمل اس لیے ضائع ہوا کہ ہم نے شکلوں کی طرف، چیزوں کی طرف دعوت دی، اس لیے چیزوں کا یقین دلوں میں بیٹھ گیا ہے، اعمال سے کامیابی کا یقین دلوں سے نکل گیا۔ ہم کامل نماز کی طرف دعوت دیں، اس طرح کہ ساری کائنات کے مقابلے میں نماز یقینی ہے اللہ کی ذات عالی سے براہراست فائدہ اٹھانے کے لیے۔ ایک صحابی نے آ کر عرض کیا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں، آپ نے فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو۔ آپ نے میرے صحابہ کو اسباب پر نہیں اٹھایا، اعمال پر اٹھایا ہے، اعمال پر اٹھایا ہے، اسباب پر نہیں اٹھایا، اعمال پر اٹھایا ہے کہ عمل سے کامیابی کا یقین دلوں میں پیدا ہو۔ اس لیے ہمارا سب سے پہلے کام یہ ہے کہ ہم نماز کی دعوت دیں تمام کائنات کے نقشے کے مقابلے میں, کہ کوئی نقشہ نہیں ہے, اللہ تعالیٰ سے نماز پر کامیاب فرمائیں گے. کیونکہ جم کر اس کی دعوت دیا کرو کہ اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے اور وعدے حکموں کے ساتھ ہیں, اسباب کے ساتھ قدرت بھی نہیں ہے, وعدہ بھی نہیں ہے. ہم جتنا اپنی ذات کی دعوت دیں گے ہمارے دل کے اندر سب سے پہلے اللہ کے فرائض کا یقین اترے گا, کہ نماز کے فریضے کا یقین اترے گا دل میں. ہم نماز کو ضائع کرتے ہیں چیزوں کی وجہ سے, نماز کو ضائع کرتے ہیں تاجر گاہکوں کی وجہ سے. جب نماز سے قائم کا یقین پیدا ہوگا تو ہم نماز کے مقابلے میں ہر چیز کو چھوڑ دیں گے, نماز کو ہر عمل پر, نماز کو ہر تقاضے پر مقدم کریں گے. اس لیے ہمیں سب سے پہلے ابھی نمازوں پر اس کی مشق کرنی ہے کہ جب کوئی حاجت پیش آئے سب سے پہلا خیال نماز کی طرف جائے, جب کوئی حاجت پیش آئے سب سے پہلا خیال نماز کی طرف جائے, یعنی میں نماز کے ذریعے اللہ سے. میرے دوستو عزیزو, کام کرنے والوں کا تو مزاج یہ ہونا چاہیے تھا کام کرتے کرتے کہ یہ ساری کائنات کے مقابلے میں نماز کے ذریعے اللہ کی ذات عالی سے براہ راست مدد لیتے, اور اس کا یقینی ہونا کیا ہے کہ اس کا یقینی ہو جانا یہ ہے کہ جب بھی اس کو کوئی حاجت پیش آئے اس کا سب سے پہلے خیال نماز کی طرف جائے. سنا ہے کہ مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ سے ایک پرانے ساتھی نے کہا کہ حضرت آپ کہتے ہیں کہ نماز کو یقینی بنا لو, یقینی بنا لو. حضرت نماز تو ہماری یقینی ہے ہی, اب نماز پڑھتے تو ہیں, اگر میں کیسے معلوم ہوگا یقینی ہو گئی. اللہ حضرت نے فرمایا کہ نماز کا یقینی ہونا صرف تمہارے پڑھنے سے نہیں معلوم ہوگا, نماز کے یقینی ہونے کا تو اللہ امتحان لیں گے, اللہ امتحان لیں گے کہ نماز یقینی ہے یا غیر یقینی ہے. وہ ایسے امتحان لیں گے کہ آپ چلے نماز کے لیے مسجد کی طرف, راستے میں کسی نے اگر کہا کہ آپ کے ملک کے وزیر آپ گھر پر آ گئے ہیں, آپ کو فوراً بلا رہے ہیں, اگر آپ کا قدم اٹھے وزیر کی طرف مسجد کو چھوڑ کر کہ پہلے وزیر سے پوچھ لو وزیر کیا چاہتا ہے, اگر اس کی بات سنی تو جیل میں ڈال دے گا. سمجھتے تھے کہ اگر اس نے وزیر کی طرف قدم اٹھایا تو اس نے اللہ کی بادشاہت کا انکار کر دیا, اور اگر اس نے مسجد کی طرف قدم اٹھایا اور کہہ دو وزیر سے کہ اگر اللہ کی ذات مطلوب ہے تو کلمہ پڑھ کے مسجد میں آ جاؤ, اور اگر نہیں ہے تو انتظار کرو, ہمیں اللہ نے بلایا ہے, ہم اللہ کی طرف جا رہے ہیں. اگر ایک وزیر کی وزارت کا انکار کر کے اس کا قدم نماز کے لیے اٹھے تو پھر کہا جائے گا کہ ہاں اس کے لیے نماز یقینی ہے, اور اگر اس کا قدم اٹھے وزارت کی طرف کہ نماز بعد میں پڑھ لیں گے, پہلے وزیر سے پوچھ لو کیا کہہ رہا ہے, تو سمجھ لو کہ اس نے اللہ کی بادشاہت کا انکار کر دیا اور وزارت کا اقرار کر لیا. دیکھو میرے دوستو عزیزو, عمل کا یقینی بننا یہ ہے کہ ہم ایک عمل کے مقابلے میں ساری دنیا کو لات مار دیں, ساری دنیا کا انکار کریں ایک عمل کے مقابلے میں, کیونکہ اللہ کی قدرت حکموں کے ساتھ ہے, اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے اور وعدے حکموں کے ساتھ ہے. اس کی جب دعوت دیں گے تو پھر دعوت سے ہمارا یقین چیزوں سے اعمال کی طرف, اسباب سے اعمال کی طرف, دنیا سے آخرت کی طرف ہمارا یقین پھرے گا. یہ محنت یقین کی تبدیلی کے لیے ہے, یہ محنت یقین کی تبدیلی کے لیے ہے کہ دعوت کے ذریعے اپنے یقینوں کو شکلوں سے حقوق کی طرف پھیرو. تو میں نے عرض کیا کہ ہم میں سے بہت سے ایسے ہیں جو کہتے ہیں کہ نہیں, میں تو ہوں ایمان والا کی نماز پڑھتا ہوں, کہ تیری نماز کا تو امتحان اور تیرے ایمان کا امتحان تو اس وقت ہوگا جب اللہ کوئی بڑی شکل لائیں گے نماز کے مقابلے میں, پھر دیکھیں گے کہ یہ نماز کو ترجیح دیتا ہے یا اس شکل کو ترجیح دیتا ہے, یہ نماز کو ترجیح دیتا ہے یا سب کو ترجیح دیتا ہے. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کو جب نیزہ مارا گیا اور معدے تک زخم پہنچ گیا, حضرت عمر بے ہوش ہو گئے, حضرت عمر کو ہوش میں لانے کی ساری کوششیں فیل ہو گئی. کسی نے کہا ان کے کان میں نماز کو کہہ دینے ہوش آ جائے گا. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کے کان میں کہا گیا امینین نماز, حضرت عمر کے نماز کے نام سے ہوش آ گیا اور فوراً فرمایا کہ ہاں نماز, کہ نماز, کہ نماز تو وہ ہے کہ جس کی زندگی میں نماز نہیں ہے اس کا اسلام میں کوئی حصہ نہیں ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزوں, سب سے پہلے تو ہمیں عہد کریں کہ کسی حال میں نماز نہیں چھوڑیں گے. دوسری مسئلہ یہ ہے کہ نماز میں اللہ کا دھیان بالارادہ لاؤ, صفت احسان کی مشق کرو. نماز میں اللہ کا دھیان بالارادہ لاؤ. یہ محنت نماز کو قائم کرنے کی ہے, یہ محنت نماز کو قائم کرنے کی ہے, نماز کو درست کرنے کی محنت ہے. اس کی مشق کرو کہ نماز میں اللہ کو دیکھ رہے ہوں. اگر ان کی نہیں ہے تو اتنی بات یقینی ہے کہ اللہ ہمیں دیکھ رہا ہے. جتنا اس کا تصور ہوگا, جتنا اس کا یقین ہوگا, اتنی ہی نماز قائم ہوگی, نماز درست ہوگی. اس لیے ہمیں اس پر بھی مشق کرنی ہے کہ ہماری نماز ظاہر کے اعتبار سے درست ہو. بہت چیزیں لگے, بہت چار مہینے لگے, نمازوں کا وہی کا وہی حال ہے جو پہلے تھا. یوں سمجھے کہ نماز نہیں پڑھتا تھا, نمازی بننے کے لیے تبلیغ میں لگا ہوں. نہیں میرے دوستو عزیزو, جس طرح کلمے کا اخلاص ہے کہ حرام سے روک دے, اس طرح نماز کا بھی اخلاص ہے کہ نماز منکرات سے روک دے. ہم پہلے مشق کریں کہ نماز کے ظاہر کو درست کرنے کی. کیونکہ حدیث میں آتا ہے کہ جو شخص رکوع سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہ رکھے, یعنی قومہ نہ کرے, اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. نمازی کے لیے بد دعا کرتی ہے, یہ تو نماز کے بعد دعا مانگتا ہے اپنے حاجتوں کے لیے, اور نماز اس کے لیے بد دعا کرتی ہوئی جاتی ہے کہ اے اللہ تو اس کو اس طرح برباد کر جیسے اس نے مجھے برباد کیا ہے. میرے دوست عزیزوں, اپنی نمازوں پر ہم مشق کریں کہ نماز ظاہر کے اعتبار سے درست ہو. رکوع, سجدہ, قومہ, قاعدہ, جلسہ, نماز کے اندر اطمینان لانا یہ واجب ہے. واجب, ہم واجب کو ترک کر رہے ہیں نماز میں اجرت کر کے. اس لیے بھی نمازوں کو صحیح طریقے سے قائم کرو. آپ صلی اللہ علیہ وسلم نے اپنی مسجد کے نماز پڑھنے والے کی نماز کو خود دیکھا ہے کہ آپ نماز کے معلم بھی ہیں اور آپ نماز کے ممتحن بھی ہیں. امتحان لیا نماز کا اور فرمایا کہ نماز پڑھ دوبارہ, تو نماز نہیں پڑھی. یہ نماز جتنی دن پڑھے گا اس کی نماز ادا ہی نہیں ہوگی. بعض کے نزدیک تو ادا ہی نہیں ہوتی. بعض ائمہ کا مذہب تو یہ ہے, حضرت معاذ بن جبل, حضرت عائشہ رضی اللہ تعالیٰ عنہا, اور بعض ائمہ کا مذہب تو یہ ہے کہ جو نماز جلدی جلدی پڑھے گا اس کی نماز ہوگی ہی نہیں, اس کا نماز دہرانی پڑے گی. اس لیے میرے دوستو عزیزو, اپنی نمازوں کے اندر کمال پیدا کریں. یہ محنت نماز کی تکمیل کے لیے ہے. نماز میں کمال پیدا کرو, قومہ, قاعدہ, جلسہ اطمینان کے ساتھ ادا کرو. حذیفہ رضی اللہ تعالیٰ عنہ نے دمشق مسجد میں دیکھا ایک آدمی کو جو 40 سال کا نمازی تھا, 40 سال سے نماز نہیں چھوٹی تھی, لیکن اس کی نماز میں جلدی تھی, رکو سے جلدی جلدی کر رہا تھا. تو حذیفہ نے دیکھ کے فرمایا کہ اگر تیری موت اسی نماز پر ہو گئی تو یاد رکھنا کہ تیری موت محمد صلی اللہ علیہ وسلم کے راہ و دین پر نہیں ہوگی. جو دین محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں اس پر تیری موت نہیں ہوگی. میرے دوستو عزیزو, یہ بڑی بڑی بات ہے, بہت ڈرنے کی بات ہے کہ 40 سال کا نمازی اور اس کی موت اس دین پر نہ ہو جو دین محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں. اس لیے بھی نماز کے اندر کمال پیدا کرو. یہ محنت نماز کے ظاہر کو, نماز کے باطن کو درست کرنے کے لیے ہے. اس طرح ہمیں اپنی نمازوں کو صحیح طریقے سے قائم کرنا ہے. تو محترم دوست بزرگوں, ایمان مدد جکن پورنتا آسبے, ایمان جکن کامل ہوبے, ایمان مدد شکتی پیدا ہوبے, تکن ای شکتی پیدا ہوار علامت ہو جاتا ہے جے سے اللہ تعالی فرض کرا عمل کے سے پورا کربے, اللہ تعالی فرض کرا عمل کے سے نشٹ کربے نا. جا جا اللہ تعالی فرض کرسن تار اوپرے তাকে যা হুকুম দিছেন আল্লাহ তাআলার হুকুমকে সে পুরা করবে, এটা তার ইমানের মধ্যে শক্তির পরিচয়. তার ইমান এতখানি শক্তিশালী যে আল্লাহ তাআলার হুকুমকে সে পুরা করতেছে, আল্লাহ তাআলার ফরজ করা হুকুমকে সে পুরা করতেছে. আল্লাহ তাআলা যত ফরজ করা ফরজ হুকুম দিছেন এই সমস্ত ফরজ হুকুমের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচা দরজার জিনিস হল নামাজ. তো কাজে নামাজ তার সুন্দর হবে এবং নামাজ তার আদায় হবে. নামাজ সে কখনোই ছাড়তে পারে না. একজন মুসলমান নামাজ ছাড়বে এ কথা চিন্তাই করা যায় না যে মুসলমান হয়ে নামাজ ছেড়ে দিবে. যে মুসলমানের নামাজ পড়ে না, তার অবস্থা, তার উদাহরণ এরকম যে একটা মানুষ তার মাথা কাটা, তো মাথা কাটা কোনদিন মানুষ হইতে পারে না, মাথা নাই, মাথাবিহীন কোন মানুষের কথা চিন্তা করা যায় না, মাথাবিহীন মানুষ কি করে দুনিয়াতে বাঁচবে অথবা থাকবে। বলে ঠিক এরকম ভাবে যে ইসলামের মধ্যে নামাজের স্থান মাথার মতো, যে ইসলাম মুসলমান তারপরে সে নামাজ পড়ে না তো তার ইসলামই নাই, যেমন মাথা নাই মানুষ নাই, মাথা ছাড়া মানুষ হয় না তো নামাজ ছাড়া ইসলাম হয় না। এই জন্য মেরে মহতরাম জোস্তার বুজুর্গ নামাজের বড় গুরুত্ব বলেন যে এই নামাজ তো এরকম এক আল্লাহ তাআলার ফরজ হুকুম যে এই নামাজ দুনিয়াতে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির মোকাবেলায় এক নামাজই এমন একটা আমল যেটা আল্লাহ তাআলার খাজানা থেকে এই আমলের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার ভান্ডার থেকে সরাসরি নিতে পারে, আল্লাহ তাআলার ভান্ডার থেকে নিতে পারে। কারণ এটা নামাজ আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলার ওয়াদা তার কুদরতের সঙ্গে সংযুক্ত আছে, আল্লাহ কুদরতওয়ালা, তার ওয়াদাকে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তিনি তার ওয়াদাকে পূরণ করতে ক্ষমতা রাখেন, কখনো তিনি অপারগ হন না যে ওয়াদা তো করছিলাম কিন্তু এখন অপারগতা বশত ওয়াদা পুরা করতে পারতেছি না, এটা কখনো হবে না। বরং আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলার কুদরতের দ্বারা পুরা হবেই হবে, আর আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে সংযুক্ত আছে। যে আল্লাহ তাআলার হুকুমকে, ফরজ হুকুমকে আদায় করলো তার জন্য আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তার কুদরত দিয়ে তার ওয়াদাকে পুরা করতে সর্বাবস্থায় সর্ব পরিস্থিতিতে। আমাদের কাছে বুঝে আসে না যে এখানে কিভাবে আল্লাহ সাহায্য করতে পারেন, কিভাবে আল্লাহ তার ওয়াদাকে পুরা করতে পারেন, তো মানুষের দিমাগ হয়তো বুঝে না, কিন্তু আল্লাহ ঠিকই কুদরত রাখেন যে মানুষ না বুঝলেও, মানুষের বুঝে না আসলেও, মানুষের মাথায় কাজ না করলেও এরকম পরিস্থিতিতেও আল্লাহ তাআলা তার কুদরত দিয়া তার ওয়াদাকে পুরা করবার ক্ষমতা রাখে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজ হলো ইসলামের মধ্যে সবচেয়ে উঁচা আমল এবং সবচেয়ে প্রধান আমল। এই এক নামাজের মোকাবেলায় সারা দুনিয়ার সমস্ত যত নকশা দেখি, যত সৃষ্টি দেখি, ব্যবসা দেখি, দোকানদারি দেখি, এমনিভাবে টাকা পয়সা দেখি, অথবা কোনো পোস্ট পদ দেখি, অথবা রাজত্ব দেখি, দুনিয়ার এই সমস্ত জিনিসের মোকাবেলায় এক নামাজই এরকম এক আমল কে যেটার দ্বারা আল্লাহ তাআলার খাজানা থেকে, আল্লাহ তাআলার ভান্ডার থেকে যা পরিপূর্ণ, কোনো অভাব নাই, কখনো অভাবগ্রস্ত হয় না এই ভান্ডার, ওই ভান্ডার থেকে নেওয়ার একটাই রাস্তা, সেটা হলো নামাজ, আল্লাহ তাআলার ফরজ হুকুমকে আদায় করা। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ব্যবসা দ্বারা তার উন্নতি হইতেও পারে, তার সমস্যার সমাধান হইতেও পারে, নাও হইতে পারে, নিশ্চিত নয়। টাকা পয়সা দিয়ে তার সমস্যার সমাধান হইতে পারে, এটা কোনো নিশ্চিত নয় যে সমাধান হবেই হবে, নাও হইতে পারে, অনিশ্চিত জিনিস, দুনিয়ার সব জিনিসই অনিশ্চিত। কিন্তু আল্লাহ তাআলার ফরজ হুকুম এটার সঙ্গে আল্লাহ তাআলার যে ওয়াদা সেটা নিশ্চিত ওয়াদা, এবং অবশ্যই তার জরুরত এবং তার সমস্যার সমাধান এই নামাজের দ্বারা পুরা হবেই হবে, এরকম নিশ্চিত জিনিস। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে একজন মুসলমান নামাজ পড়বে না, এ কথা তো চিন্তা করাই যায় না, একজন কাফের নামাজ পড়বে এ কথা হয়তো সম্ভব, কাফের সে, মুসলমান না, সে নামাজ পড়বে এটা সম্ভব, কিন্তু একজন মুসলমান নামাজ পড়বে না এটা তো অসম্ভব ব্যাপার, এটা তো চিন্তাই করা যায় না। উনি ঘটনা শুনেছেন হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করতে আসলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেন না, ইসলাম গ্রহণ করার জন্য আসছেন মাত্র, দেখলেন মসজিদের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে নামাজে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজরত অবস্থায় আছে, নামাজের জামাত হইতেছে, তুমি সবচেয়ে পিছনের কাতারে, তিনিও দাঁড়িয়ে গেলেন, এখনো ইসলাম কবুল করেন নাই। তো নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন অপরিচিত এবং নতুন মানুষ মসজিদের মধ্যে আসছে, মসজিদে ঢুকছে, মসজিদে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজের জায়গা থেকে উঠে তার কাছে আসলেন, হযরত ওয়াসলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। এই নয় যে নিজের জায়গায় বসে থাকলেন, আমি বড় সে ছোট, সে আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব, আমি পুরানা তো নতুনরা আমার কাছে আসবে, আমি কেন নতুনের কাছে যাব, এরকম নয়। মেরে মহতরম দোস্ত, নিজের হাজত এবং জরুরত যে আমার প্রয়োজন তার কাছে যাওয়ার, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে তার কাছে গেলেন। তিনি একবারে সর্বশেষ কাতারে দাঁড়ায় নামাজ পড়ছিলেন, সেখানে যেয়ে পৌঁছলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে বাসলা, কি ব্যাপার, কি উদ্দেশ্য তোমার আগমন হলো, কি উদ্দেশ্য তুমি আসলা? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে আসছি। এখনো তিনি ইসলাম কবুল করেন না, ইসলাম কবুল করতে আসছেন কিন্তু নামাজ পড়তেছেন। একজন কাফের সে নামাজ পড়তে পারে, এটা তো সম্ভব, কিন্তু একজন মুসলমান সে নামাজ পড়বে না, এ কথা চিন্তাই করা যায় না। নামাজ ছাড়া ইসলামই হয় না, নামাজ ছাড়া ইসলামই হয় না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজ সবচেয়ে বড় উপায় আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার, আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার সবচেয়ে বড় উপায় হলো নামাজ। এই নামাজ দ্বারা সে আল্লাহ পাকের ভান্ডার থেকে নিতে পারে। সারা দুনিয়ার সমস্ত সম্পদের মোকাবেলায় কোন সম্পদ দিয়া আল্লাহর খাজানা থেকে কেউ কিছু নিতে পারবে না। যদি সারা দুনিয়ার রাজত্ব দেয় তবু আল্লাহর খাজানা থেকে নিতে পারবে না, সারা দুনিয়ার মাল খরচ করে আল্লাহর খাজানা থেকে নিতে পারবে না, সারা দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সব যদি সে আল্লাহর কাছে নেবার জন্য দেয় তো আল্লাহর কাছ থেকে ব্যবসা বাণিজ্য দিয়ে কখনোই নিতে পারবে না। সারা দুনিয়ার মোকাবেলায় এক নামাজ, নামাজের দ্বারাই সে আল্লাহ পাকের খাজানা থেকে নিতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্ত, ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব এতখানি যেরকম মানুষের শরীরে তার মাথার গুরুত্ব, তার মাথা এটা তার শরীরের সঙ্গে থাকে তো সে একটা মানুষ হিসাবে গণ্য হয়, যদি মাথাই না থাকে তো সে মানুষ হিসাবেই গণ্য হয় না, মানুষই শেষ হয়ে যায় যখন মাথা পৃথক করে দেওয়া হয়। তো ঠিক এমনি ভাবে যখন ইসলাম থেকে নামাজ জুদা হয়ে যায়, অর্থাৎ মুসলমান হইয়া সে নামাজ পড়ে না, তো সেও তারও ইসলাম থাকে না। ইসলাম ছাড়া, নামাজ ছাড়া ইসলাম কল্পনা করা যায় না, চিন্তা করা যায় না। নামাজ ইসলামের মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ স্থান রাখে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে নামাজ, বলে যে নামাজের ইখলাস, যেমন কলমার ইখলাস বলা হলো, যে কলমার ইখলাস হলো এই কলমা তাকে আল্লাহর হারাম করা কাজ থেকে বিরত রাখে, তো নামাজেরও ইখলাস আছে। যে নামাজের, নামাজের ইখলাস কি বলে, নামাজের ইখলাস হইল ওইটাই যে আল্লাহ তাআলার নাফরমানি থেকে এবং ফাহিশা কাজ থেকে যে তাকে বিরত রাখে তার নামাজ, এটাই হলো নামাজের ইখলাস। উনি বলেন যে একটা ঘটনা যদিও শোনা আর কি, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, নামাজের ইখলাস কিভাবে বুঝবো, যে নামাজ, আমার নামাজ ইখলাস, আমি তো নামাজ পড়ি, আমার নামাজ ইখলাস বলা হচ্ছে কি হচ্ছে না, এটা আমি কিভাবে বুঝবো? তো মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে নামাজের ইখলাস বুঝবার পদ্ধতি হল এই, এটা এভাবে বোঝা যাবে যে আল্লাহ তাআলা, তুমি যখন ঈমান আনবে আল্লাহ তাআলা পরীক্ষা আনবেন, তুমি যখন নামাজ পড়তেছো তো আল্লাহ তাআলা পরীক্ষা আনবেন, যখন তুমি নামাজের জন্য রওনা দিছো ঘর থেকে পথে আসো, এমন সময় যদি একজনে দৌড়ায় এসে এই কথা বলে, আরে আপনার বাড়িতে মন্ত্রী সাহেব আসছেন, এখন তুমি তোমার অবস্থা আল্লাহ তাআলা দেখবেন, তুমি যদি ওই মন্ত্রী সাহেবের গুরুত্ব দাও আর তুমি ফিরা মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলে, আচ্ছা মন্ত্রী সাহেব কি জন্য আসছেন, নিশ্চয়ই কোনো জরুরি বিষয় হবে, আর মন্ত্রী সাহেব আমার ঘরে আসছেন, আমি যদি সেখানে না যাই আমাকে হয়তো জেলখানায় ঢুকাই দিতে পারে, তো এই জন্য যদি তুমি মন্ত্রী সাহেবের দিকে ফিরে যাও, নামাজকে ছেড়ে দাও, মসজিদের দিকে আসতেছে, মসজিদে না এসে তুমি মন্ত্রী সাহেবের দিকে গেলা, তাহলে তুমি তোমার নামাজের ইখলাস নাই, তোমার নামাজের তুমি নামাজের পরীক্ষার মধ্যে ফেল করলা, আল্লাহ তাআলাই এটা আনছেন। আর যদি তুমি এরকম মনে করো বলে ঠিক আছে, যদি মন্ত্রী সাহেব কাফের হয়ে থাকেন তাহলে উনি কলমা পড়া মুসলমান হয়ে যাক আর নামাজের জন্য যেন চলে আসে, আর যদি উনি মুসলমান থাকেন তাহলে উনিও নিজেও নামাজের জন্য আসেন। আমি তো আল্লাহ তাআলার হুকুম নামাজ, এই নামাজকে পুরা করা ছাড়া, নামাজ আদায় করা ছাড়া আমি ওখানে যাইতেই পারি না। তো যদি তোমার মনের অবস্থা এরকম হয় আর তোমার কদম মসজিদের দিকে উঠে ওই অবস্থায় ওই পরিস্থিতিতে, তাইলে তুমি বুঝো যে তোমার নামাজের মধ্যে ইখলাস পয়দা হয়েছে। তো মেরে মহতরম দোস্তরা, নামাজের ইখলাস হইল যে নামাজ মানুষকে আল্লাহ তাআলার হারাম করা কাজ থেকে বিরত রাখে, এবং নামাজের মধ্যে বলে যে নামাজ তখনই আমার নামাজ নামাজ হিসাবে বোঝা যাবে যদি আমার কোনো প্রয়োজন, যখনই কোনো প্রয়োজন দেখা দেয়, যখনই আমার কোনো সমস্যা দেখা দেয়, তা আমি প্রথম কি চিন্তা করি? আমি কি টাকার কথা চিন্তা করি, আমি কোনো মানুষের কথা চিন্তা করি, আমি কোনো মন্ত্রীর কথা চিন্তা করি, অথবা দুনিয়ার কোনো জিনিসের কথা চিন্তা করি যে সেখানে যে আমার সমাধান করব না? প্রথম চিন্তা আমার এটাই হয় যে না, নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে সমস্যার সমাধান করব। তো কাজেই নামাজের কথা সর্বপ্রথম তার মনে আসে, সে তার সমস্ত প্রয়োজনগুলা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পেশ করে, আল্লাহ তাআলা নামাজের পরে দোয়া কবুল করে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে নামাজ এরকম একটা আমল, যে এরকম একটা আল্লাহ তাআলার হুকুম, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান দুনিয়ার কোনো জিনিসের দ্বারা পুরা হওয়া অনিশ্চিত, কিন্তু নামাজের দ্বারা সমস্যার সমাধান হওয়া নিশ্চিত জিনিস। তো কাজেই নামাজকে এই পর্যায়ে পৌঁছাইতে হবে, আমার ভিতরে নামাজের গুরুত্ব এতখানি পয়দা হয় যে আমি এই নামাজের দ্বারা আমার সব সমস্যাগুলিকে আল্লাহ তাআলার খাজানা থেকে পুরা করি। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, বলেন যে একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাও এইটাই ছিল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সমস্যা বলি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তাদের প্রয়োজন নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সাহাবীকে কোনো দুনিয়ার কোনো জিনিসের প্রতি তাকে মনোযোগী করেন নাই, বলে ওইটা লয়ে লও, ওইটা লয়ে লও, ওইটা করো, ওইটা করো, এরকম নয়। বলে যে একজন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বাহরাইনে ব্যবসার উদ্দেশ্যে সফর করতে চাই, ব্যবসার উদ্দেশ্যে বাহরাইন যেতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি প্রথম দুই রাকাত নামাজ পড়ে নাও, তুমি প্রথম দুই রাকাত নামাজ পড়ে নাও। নামাজের দিকে তাকে ধাবিত করলেন যে প্রথম তো তোমার নামাজ পড়া উচিত, ব্যবসা বাণিজ্যের জন্য তুমি সফর করবে ঠিক আছে, কিন্তু আগে তুমি নামাজ পড়ো, দুই রাকাত নামাজ পড়ো। সেই জন্য মেরে মহতরম দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকেই সবাইকে ধাবিত করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ওইটাই, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় নামাজের দিকে আসো, নামাজ দ্বারা তোমার সমস্যার সমাধান করো। তো এই নামাজ দ্বারা যদি আমার সমস্যার সমাধানের কথা প্রথম আমার মাথায় আসে যে কোনো সমস্যার সময়, তাহলে বোঝা গেল যে এই নামাজ আমার উঁচা দরজায় পৌঁছছে, উঁচা মর্তবায় পৌঁছছে, উচ্চ মানের হয়েছে। নামাজের গুরুত্ব আমার দিলের ভিতরে এই পরিমাণ পয়দা হয়েছে যে দুনিয়ার সব জিনিসের মোকাবেলায় নামাজ আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। তো এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, বলে যে এই নামাজকে শুধু পড়লেই হবে না, যেমন তেমন করে পড়া নয়, বলে যে এই নামাজ এমন পড়তে হবে যেই নামাজকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, যে নামাজের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি করেন, হ্যাঁ আমার নামাজই বান্দা। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে আসছে, বলে যে যেই নামাজে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, কোমর সিধা হয় না, অর্থাৎ তাড়াতাড়ি সে আবার সেজদায় চলে যায়, রুকু থেকে দাঁড়াইতে না দাঁড়াইতেই কোমরটাকে সোজা পর্যন্ত করে না, বলে যে এইরকম নামাজের প্রতি তো আল্লাহ তাআলা দৃষ্টিপাতই করেন না, এরকম নামাজের প্রতি কোনো দৃষ্টিই করেন না। একজন নামাজি সে তার নামাজের মধ্যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না, জলদি জলদি করে নামাজ পড়ে, তাড়াতাড়ি করে নামাজ পড়ে। তো এই নামাজ তো খোদ নামাজিকে বদদোয়া দিতে দিতে যায় যে তুই যেমন আমাকে নষ্ট করলি, বরবাদ করলি, আল্লাহ যেন তোকে বরবাদ করে। অথচ ওই নামাজি এরকম নামাজ পড়ে হাত তুলে দোয়া করতেছে, হাত তুলে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, আর তার নামাজ তার জন্য তার বিরুদ্ধে বদদোয়া করতে করতে যাইতেছে। এই দোয়া কি, এই দোয়া কি অর্থ রাখে এবং এই দোয়া কিভাবে কবুল হবে? স্বয়ং নামাজই তাকে বদদোয়া দিতেছে। এই জন্য নামাজকে সুন্দর বানাইতে হবে, এই দাওয়াতওয়ালা মেহনত বলে যে এই মেহনতের জরিয়াতে নামাজের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যখন এই নামাজের দাওয়াত দিব, ফরাইজের দাওয়াত দিব, তো এই নামাজের ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হবে। এই নামাজ আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার নিশ্চিত একমাত্র রাস্তা, আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার জন্য নিশ্চিত রাস্তা নামাজ। কাজেই এই নামাজকে আমার এরকম ভাবে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে এই নামাজকে আদায় করতে হবে, নামাজের রুকু সেজদা সবগুলো ঠিক করতে হবে। বলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন গ্রাম্য লোক সে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়তেছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ শেষে তাকে দেখে বললেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তিনবার চারবার বললেন, তারপরে তাকে নামাজ শিখাইলেন ধীরে ধীরে কিভাবে ইতমিনানের সঙ্গে নামাজ পড়তে হয়। তুমি যখন রুকু থেকে দাঁড়াও তো সোজা হইয়া দাঁড়াও, ইতমিনান হাসিল করো, ধীরে ধীরে তুমি নামাজ পড়ো, দুই সেজদার মাঝখানে যখন বসো তো তুমি সোজা হইয়া বসো এবং তুমি ইতমিনান হাসিল করো। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাহু এক ব্যক্তিকে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়তে দেখে জিজ্ঞাসা করলেন যে কতদিন যাবৎ তুমি এরকম নামাজ পড়তেছ? বলে যে আমি 40 বছর যাবৎ এরকম নামাজ পড়তেছি। তো সে 40 বছর যাবৎ সে তাড়াহুড়া করে এরকম নামাজ পড়ে আসতেছে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে তুমি যদি এই নামাজের উপরে মৃত্যুবরণ করো তো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে মৃত্যুবরণ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসেন সেই দিনের মধ্যে দিনের একটা অংশ নামাজ। তো এই নামাজ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যেরকম পড়তেছ এরকম নামাজ পড়েন নাই অথবা এরকম নামাজ শিক্ষা দেন নাই। তো তোমার এই নামাজের উপরে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে তুমি মৃত্যুবরণ করবে না। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে নামাজের মধ্যে ইতমিনান হাসিল করা, ইতমিনানের সঙ্গে নামাজের প্রত্যেকটা রুকনকে আদায় করা, ধীর স্থির ভাবে নামাজকে আদায় করা, তাড়াহুড়া না করা। ভাই রুকু করতেছি ইতমিনানের সঙ্গে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতেছি আমি ইতমিনানের সঙ্গে, ধীরে ধীরে সব নামাজকে পুরা করতেছি। তো এটা একটা নামাজের বাহ্যিক দিক, এমনি ভাবে নামাজের ভিতরের দিকও আছে। ভাই নামাজের মধ্যে সেভাবে এহসান হয় যে নামাজ এরকম ভাবে পড়ি যেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, না হয় অন্তত পক্ষে এতটুকু ধ্যান তো হওয়াই চাই যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। তো আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহর সামনে দাঁড়ায় আমি নামাজ পড়তেছি, এইরকম ধ্যানের সঙ্গে নামাজকে আদায় করা, নামাজের ভিতরকে ঠিক করা। নামাজের ভিতর ঠিক করার মধ্যে নামাজের ধ্যান আছে, তো নামাজকে ধ্যানের সঙ্গে আদায় করা। বেধ্যানের সঙ্গে যে নামাজ পড়তে থাকলাম, দুনিয়ার চিন্তা কোথায় কোথায় ঘুরতেছি, নামাজের খবরই নেই, এভাবে নামাজ আদায় করা নয়। এবং নামাজকে এইভাবে আদায় করা যে আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি এবং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অথবা এর চেয়েও আরো উপরের দরজার এটাই হবে যে আমি যেন আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছি। এইভাবে নামাজ আদায় করা, যখন এইরকম ভাবে নামাজ আদায় হবে তো ওই নামাজের দ্বারা যার ভিতর এবং বাহির দোনোটাই ঠিক আছে, এরকম ভাবে যখন নামাজ আদায় করবে তো ওই নামাজের দ্বারা সারা দুনিয়ার সমস্ত জিনিসের দ্বারা যত না তার সমস্যার সমাধান হইতে পারে। বলে যে তার মোকাবেলায় নামাজের দ্বারা এসব জিনিসের মোকাবেলা নামাজের দ্বারা, একমাত্র নামাজের দ্বারাই সে আল্লাহ তাআলার অপূরন্ত খাজানা থেকে তার সমস্যার সমাধান করাইতে পারে। এই জন্য ভাই এই দাওয়াতের মেহনতের মধ্যে নামাজের দাওয়াত, ফরায়েজের দাওয়াত, আল্লাহ তাআলার ফরজ হুকুমের দাওয়াত, নামাজ একটা ফরজ হুকুম, এই নামাজের দাওয়াত দিয়ে দিয়ে নামাজের ইয়াকিনকে হাসিল করা যে আল্লাহ তাআলার এই ফরজ হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা সংযুক্ত আছে, আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে আল্লাহ পাকের কুদরত সংযুক্ত আছে। যখন এই ফরজ হুকুমকে আমি আদায় করব, আল্লাহ তাআলার ওয়াদা নিশ্চিত রূপে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা তার ওয়াদা পূরণ হয়ে যাবে। তো এরকম ইয়াকিনের সঙ্গে নামাজ হয়, এই জন্য নামাজের মশক করতে হবে। উনি বলেন যে ভাই চিল্লার পর চিল্লা লাগাই দিয়েছি আর তিন চিল্লা কতবার লাগাইছি, কিন্তু আমার নামাজের কোনো পরিবর্তন ঘটে নাই। হ্যাঁ, এতটুকু হয়েছে যে আমি আগে বেনামাজি ছিলাম, এখন নামাজ পড়ি, এর চেয়ে বেশি পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ আমার নামাজ এখনো সুন্দর হয় নাই। তো এই চিল্লার কি অর্থ? এরকম আল্লাহর রাস্তায় যে আমি যদি মেহনত করি আর আমার নামাজ ঠিক না হয়, তো এই মেহনতের কি অর্থ হইতে পারে? সর্বপ্রথম তো আমার নিজের নামাজ ঠিক হয়ে যাবে, নিজের ইয়াকিন ঠিক হয়ে যাবে, ঈমান আমার নিজের ঈমান আমার ঈমান বেড়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, এই মেহনতের দ্বারা এক উদ্দেশ্য হলো যে ভাই নামাজ যে আল্লাহ তাআলার ফরজ হুকুম, এই হুকুম যাতে তার বাহির এবং ভিতর সর্বাধিক যে পরিপূর্ণ আকারে এই নামাজ আমার জিন্দগিতে আসে। ہر عمل کو علم پر لاؤ، جو عمل علم کے مطابق ہوگا وہ اللہ کے یہاں قبول ہوگا۔